আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত প্রোগ্রামে আলোচনা করেছিলাম, তার আগের প্রোগ্রামে করেছিলাম, সেটা হচ্ছে কি, দানশীলতা নিয়ে, দান করা নিয়ে, দান করার মাহাত্ম্য, দান করার মর্যাদা ইত্যাদি। তো আজকে সেই জের ধরে আল্লাহ তাআলার কোরআন থেকে আরো কিছু আয়াত পাঠ করে আমরা দেখব দানশীলতার গুরুত্ব কি আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই আয়াতটা যদিও আগের বিষয়ের সঙ্গে জড়িয়ে দিয়েছি, অনেকে ভাববে যে আয়াতটা হুজুর কেন পাঠ করলেন, যারা ইউটিউবে দেখবে তারা হয়তো ভাবতেই পারে। তবে এই আয়াতটা আসলে আমি দানশীলতার জন্য পাঠ করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, যে কোনো বস্তু তোমরা ব্যয় করো না কেন, দান করো না কেন, অথবা যে কোনো নজর তোমরা গ্রহণ করো না কেন, আও নাযারতুম মিন নাযরিন, নজর মানার ব্যাপারটা, দেখুন নজর মানার ব্যাপারটা একটু আলাদা, দান করার মতো নয়। নজর হচ্ছে দুই রকম, আর দুই রকমই নজরের ব্যাপারে ওলামারা বলছেন আসলে নজর মানাটা কি কি, সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব না ফরজ নাকি, নজর মানা কি, নজর মানাটা কি, মানা মানা পালন করা নয়, মানে পূরণ করাটা নয়। নজর প্রথমে মানবেন আপনি, আল্লাহ যদি তুমি আমার ছেলেকে ফাস্ট বানিয়ে দাও তাহলে আমি দুটো রোজা রাখবো। এই যে কাজটা আপনি করলেন, এটা ভালো না খারাপ, মাকরুহ মাকরুহ, কিংবা শর্ত লাগিয়ে না, শর্ত লাগিয়ে তো বেশি খারাপ, আল্লাহর সঙ্গে শর্তবাজি, যদি তাহলে, আর যদি তুমি না দাও তাহলে আমিও দেব না। এই জন্য বলা হয়েছে যে নজরে কোনো লাভ হয় না, খালি বকিলের মাল বের করে নেয়, বকিল এমনি দেবে না, তখন আল্লাহ তাআলা তাকে এমন একটা জিনিস দেন যে সে নজর মেনে মাল দান করে, এমনি দান করে না, বুঝতে পারছেন, এটা মাকরুহ। তেমনি এও বলা যে আমি নজর মানছি আল্লাহ তোমার রাস্তায় দুটো রোজা রাখবো, যখনই বলবে দুটো রোজা রাখা তার জন্য কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, নজর মানার পরে সেটা পালন করা ওয়াজিব হয়ে যায়। এই ওয়াজেব নিজের উপরে ওয়াজেব করে নেওয়াটাও ঠিক না, আপনি ঠিক আছে আপনার ইচ্ছা আছে আপনি এমনি রাখেন রোজা, মনে করে নজর মানিয়ে রোজা রাখাটা বেশি ভালো, এতে ক্ষতি হয় তাই না। যাই হোক, যদি তোমরা নজর মানো যা দান করো অথবা নজর মানো না কেন, আল্লাহ নিশ্চয়ই তা অবগত, আল্লাহ তাআলা অবগত, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারী গুণের কোন সাহায্যকারী নেই, আর যারা অত্যাচারী তাদের কোন সাহায্যকারী নেই। ইন তুবদু সাদাকাতি ফা নিয়মাহি, তোমরা যদি দানকে প্রকাশ করো, প্রকাশ করে দান করো ভালো উৎকৃষ্ট, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা আফা হুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা তা গোপন ভাবে করো ও গরিবদেরকে দাও তবে তা তোমাদের জন্য বেশি উত্তম। প্রকাশ্যে দান করা যায় না, যায় না, যায়, কিন্তু গোপনের দান বেশি উত্তম। কেন, প্রকাশ্যে দিলে হয়তো আপনার মনে মনে কি হবেন, আপনি গর্বিত হবেন যে দান করছি লোকে দেখুন, আর যদি মনে এরকম হয়ে যায় দানে কোনো কাজ দেবে, কোনো কাজ দেবে না, নাম নেওয়ার দান হলে পরে নামই পাবেন, কোনো কাম হবে না। এই যে অনেক ভাই জিজ্ঞেস করছে, হুজুর আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, খাওন দেবো, খাওন দেবো মানে গরু জবাই করে, আল্লাহ আকবর, আকিকা দিচ্ছে ছেলে তো বলছে দুটো গরু দেবো, অনেকে চালাক আছে আবার ভাগাভাগি দেবো, এরা আবার এমন দিয়ে যে মানে নাম নেওয়ার জন্য দুটো গরু কাটবো, অনেকে বলে ঠিক আছে ছাগল দেবো, কেন ভাই কেন, কি জন্য, নাম নেওয়ার উদ্দেশ্য আলাদা কথা, কিন্তু সুন্নত পালন করা, দুটো ছাগল মেয়ের তরফ থেকে একটা ছাগল। তো অনেকে বলে যে খাওন দেবো মায়ের নামে বাপের নামে, তো ঠিক আছে খাওন দেন, এটা কি নিষেধ না, এটা সাদাকা, খাওন দেবেন, লোকদেরকে দাওয়াত দেবেন, আত্মীয় স্বজনকে ডাকবেন, গ্রামবাসীকে খাওয়াবেন, বরং পাশাপাশি সাতখানা গ্রামকে আপনি খাওয়াবেন, তাদের মধ্যে হারাম খোর খাবে না খাবে না, বেনামাজি খাবে না খাবে না, নাস্তিক খাবে না খাবে না, তাহলে আপনি খাওয়ালেন এক ধার থেকে সবাইকে, দোয়া কে করবে? কেউ দোয়া করবে আর কেউ বদোয়া করবে, আর কেউ বলবে ধুর ঘোড়ার ডিম ঝাল বেশি দিয়েছে, কেউ বলবে ধুর ঘোড়ার ডিম লবণ হয়েছে, এটা কি রান্না হলো নাকি, কত রকমের কথা বলবে, তাই না? আরো একটা জিনিস হবে, এই যে ভোজন আপনি দিলেন খাওয়ান দিলেন এই সময়ে, এই যে এতগুলো লোককে জমা করলেন, মহিলারা আসবে, ছেলে মেয়ের অবাধ মেলামেশা হবে, তাই না? আর যারা তালে থাকে তারা নিজেদের তাল বাজিয়ে নেবে। তাহলে কত বড় ক্ষতি হচ্ছে আপনার এই ভোজন অনুষ্ঠানে, এই খাওয়ান অনুষ্ঠানে। আর দু নম্বর কথা, আপনার মন যদি লোকে প্রশংসা করছে, মাশাআল্লাহ বেটা ছিল সৌদি আরবে কামাই, সৌদি আরবে কামাই করছে, বেটা না দিলে হয় নাকি? অনেক আমার মাতবররা বলে, হুজুর গ্রামের হুজুরও ইমামও বলে, এ মিয়া আপনি সৌদি আরবে কামাচ্ছেন, মায়ের নামে খাওয়ান দিতে পারছেন না? তখন বেচারি লজ্জার খাতিরে বদনাম থেকে বাঁচার জন্য সাতখানা গরু জবাই, একজন সাদেকে ছিল, সে বলছে আমার মায়ের নামে সাতখানা গরু জবাই করলাম, বুঝলেন তো? আপনি জানেন না এখানে সৌদি আরবে রয়েছেন, বলছে কি করব, আমার বোন বলছে তুই বকিস করছিস, সৌদি আরব গিয়ে তোর মাথা ধোলাই হয়ে গেছে, তুই এখন তো মানে টাকা খরচ করতে হবে, এখন তুই সৌদি আরবের হাওয়ালা দিচ্ছিস যে করতে হয় না, বল যে খরচ করব না। তো আমি বললাম আপনি এটা বলতে পারলেন না কত খরচ হবে, বল মনে করুন যে 3 লাখ খরচ হবে, তো 3 লাখ টাকাটা আমার মসজিদে দিচ্ছি, এটা বলতে পারলেন না? বলছে হুজুর কি কইব, আমার বোনাই একরকম বলে, আমার মা একরকম বলে, আমার ফুফু সে আবার আরো তেজি, বলছে সামাল দিতেই পারলাম না, সাত সাতখানা গরু জবাই করতে হবে, চিন্তা করতে পারেন? আর সত্যি এরকম সমস্যা হয়। তাহলে আপনি বদনাম থেকে বাঁচার জন্য করলেন, আপনি আপনার মায়ের জন্য করলেন না বদনাম থেকে বাঁচার জন্য করলেন, তাহলে লাভ হবে কিছু? সাতখানা গরুর একটা টুকরো বরং শিখমে পর্যন্ত আপনার মায়ের কাছে, অথচ বদনাম থেকে বাঁচার জন্য, মাতবরের বদনাম থেকে, গ্রামের ইমামের তেলানি থেকে বাঁচার জন্য আপনি করে ফেললেন, কোনো লাভ হবে না, তাই না? আর যদি করতেন আপনি ওয়াইন তুখফুহা ওয়া তুহাল ফুকারা, গোপনে গোপনে কোন বিধবা নামাজি, বিধবাকে নামাজি সবসময় খেয়াল রাখবেন, নামাজি, তবে সহি আকিদার নামাজি, সহি আকিদার নেই নামাজ পড়লে কি হবে, বিধবা তাকে দিয়ে দেন, গরিব মানুষ নামাজি তাকে গিয়ে দেন, গোপনে মায়ের জন্য দোয়া করুন, 5 হাজার 20 হাজার টাকা তার গোপনে দিয়ে দেন, কাউকে বলবে না, আমার মায়ের জন্য দোয়া করো ভাই। কিন্তু সমস্যা হচ্ছে কি, কাউকে না বললে যে তৃপ্তি হয় না, কাউকে না বললে আমার বোন বলবে দিল না, আমার ভাই বলবে দিল না, আমার বাপ বলবে দিল না, বা আমার বাপের জন্য দিলে আমার মা বলবে, আমার মা সন্তুষ্ট হবে না। মুশকিল হচ্ছে এখানে মানুষকে বোঝাতে হয়, তো ঠিক আছে যদি আপনার মা বোনকে বোঝাতে হয়, মা বোনকে বলেন যে মা দেখো এই টাকা, না কিংবা আপনার বাড়িতে রাখেন সেই গরিবকে, মায়ের সামনে দেন কিংবা মায়ের হাতে দেন, কিন্তু সমস্যা হচ্ছে চাই একটা বিশাল আয়োজন হোক আর নাম হোক, এই নাম হলে পরে তাদের মনের একটা আনন্দ, সে আনন্দ ভরবে, আর হাত তুলে জামাতি মোনাজাত হলে তো কথাই নেই, সঙ্গে সঙ্গে খাটিয়া সোজা বেহেস্তে চলে যাবে, একদম বেহেস্তে পাঠিয়ে দেবে হুজুররা। মুশকিল হচ্ছে এখানে আল্লাহ তাআলা বলছেন প্রকাশ্য সাদকা দাও, ঠিক আছে তোমার নিয়ম যদি ঠিক থাকে তো ভালো, দিতে পারো, প্রকাশ্যে দান করা নিষেধ না, প্রকাশ্যে দান করার একটা উপকারিতা আছে। একজনের দেখা বাদশা আছে, বাদশা এসে গেছে, বাদশা বলছেন যে একজনের দেখা দেখিতে আর একজন দেয়, তাহলে যে দেখা দেখিতে দিল তা লাভ হবে না? হবে না, যদি দেখা দেখিতে দেয় নাম নেওয়ার জন্য দেয় লাভ হবে না, আর যদি দেখা দেখিতে আল্লাহর জন্য দেয় লাভ হবে না? হবে না, নিশ্চয়ই হবে, মানে একজনের দান করা দেখে আর একজন উদ্বুদ্ধ হবে। এখানে যদি আমি সভাতে বলি ভাই এক ভাই এরকম বিপদগ্রস্ত, তার জন্য অবশ্য নিষেধ, এটা করা নিষেধ, সৌদি আরবে দেখতে পেলে সমস্যা আছে, তারপরে কেউ দেয় না, কেউ দেয় না, চুপ করে ভাই দেখুন সে এত বড় বিপদে আছে, হাসপাতাল তো এত টাকা খরচ, এত লাখ খরচ, এই খরচ, সে মরে যাবে, যান বাঁচাতে হবে, ইত্যাদি ইত্যাদি, কেউ চুপ করে বসে সব সব মনে মনে ভাবছে আমি দেবো, হুজুর আমি দিচ্ছি 5 হাজার টাকা দিচ্ছি, যেমনি দিল তখন আজকে বলছে হুজুর আমি দিচ্ছি 2 হাজার টাকা, তখন আর একজন বলছে হুজুর আমি দিচ্ছি 2 হাজার টাকা, হয় না? হয় না, এই লাভটা আছে, প্রকাশ্যে দান দিলে মানুষ উদ্বুদ্ধ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সব নামাজ মসজিদে পড়ো না, জোহরের নামাজ করাকাত, জোহরের নামাজ বারো রাকাত, করাকাত বারো রাকাত, শূন্য চার, ফরজ চার, শূন্য চার, যদি পুরো করে পড়তে চান দু রাকাত করে পড়লে সমস্যা নেই, চার চার চার, এই চার বারো রাকাতের মধ্যে চার রাকাত তোমার মসজিদের নামাজ, আর আট রাকাত নামাজ কোথায়? বাড়ির জন্য রাখো। দেখলেন কেন বলুন তো? বাড়ির লোককে দেখাবার জন্য, বাড়ির লোককে দেখাবার জন্য। আপনার ছোট বাচ্চাটা, ছোট্ট মেয়েটা দেখবেন আপনি নামাজ পড়ছেন, আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে, দিয়ে কিছুই না কপাল ঠেকিয়ে ডিগবাজি দেবে, তাই না? ঠিক আছে, এতেই তো ট্রেনিং হবে, ডিগবাজি দেখ না, কখনো আপনার কোলে এসে বসে যাবে, বসুক না, এই যে একটা ট্রেনিং, মানে দেখিয়ে আপনি শোনাবেন, শুনিয়ে শুনিয়ে কোরআন পড়া শোনাবেন কিভাবে পড়তে হয়, আস্তে আস্তে আস্তে আস্তে দেখবেন আপনার তারবিয়াতের মানে অনেকটা হালকা হয়ে যাচ্ছে, তারবিয়াতের ভাব অনেক সময় হালকা হয়ে যাচ্ছে। যারা বাড়িতে মা বোনেরা আছে, মা রা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় যে ছোট বাচ্চাটাকে, কি ছোট মেয়ে, যে ছোট মেয়ে, ছোট মেয়েকে উজু করে নিয়ে পাশে দাঁড় করালো, পাশে দাঁড় করিয়ে যদি পড়ছে, ওঠবোস করছে, কিছুই করবে না, সে ওঠবোস করবে, ওঠবোস করাতেও ফায়দা আছে, তাই না? তাহলে এটাও এক প্রকার দেখানি হচ্ছে, তাই না? কিন্তু এটা ফায়দার জন্য আপনি দেখাচ্ছেন, ফায়দার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, শেখানোর জন্য, এতে লাভ আছে। সুতরাং প্রকাশ্যে দান করেও লাভ, উপকার আছে, আর গোপনে দান করলেও বেশি উত্তম। কেন? তাতে তোমার হৃদয়টা কি থাকবে? রিয়া থেকে, রিয়া কাকে বলে? ওই যে যাতে আমল বরবাদ হয়ে যায়, শিরিক, ছোট শিরিক এটা, এই রিয়া থেকে দূরে থাকবে। আর একটা কাজ হচ্ছে যে তুমি যে দানটা দিলে না, তাতে আরেক শ্রেণীর মানুষ, সেও কিন্তু যাকে দিচ্ছ তার খুশি থাকবে, অপমান থেকে মিটে যাবে। ঠিক আছে, আমি যদি প্রকাশ্যে এখনই কোনো ভাইকে ডেকে পাঁচ হাজার টাকা দিই, বলি ভাই গরিব মানুষ তো, সে গরিব মানুষ অনেক আছে এমন মিসকিন যে নিজেকে মিসকিন বলে পরিচয় করাতে লজ্জাবোধ করে। ইয়াস কি বলে, লা ইয়াসালুনা নাস ইলহাম, তো তারা চায় না, কিন্তু লোকের সামনে দিলে সে লজ্জাবোধ করে। আপনি গোপনে দিলে সে লজ্জাবোধ করল না, এটা বেশি ভালো না? এটা বেশি ভালো হলো। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবারে বাদশার পালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে কোন প্রকারের ছায়া থাকবে না, তার মানে শুধু রোদ আর রোদ, আর সে প্রখর রোদ, প্রখর রোদ এত হবে যে রৌদ্রের কারণে ঘাম হবে, আর সেই ঘামে এমন অবস্থা হবে, বহু মানুষ তো না, বহু মানুষ, বহু মানুষ মানে কি সব মানুষ, সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামতের মাসি ফোকা পর্যন্ত রোদ্দুর এসছে, সবাই উপস্থিত, আর সবারই ঘাম হবে, আমল অনুযায়ী ঘাম হবে, ঘাম এত হবে যে কারো হাঁটু বরাবর হবে, কারো কোমর বরাবর হবে, কারো বুক বরাবর হবে, কারো এইভাবে থাকবে, এই লাগাম বরাবর, বুঝতে পারছেন, এই নাক বরাবর, কোন রকম নাকটাকে নিঃশ্বাস নেওয়ার জন্য এইভাবে তুলে রাখবে, এই এত এত রোদ হবে। আচ্ছা ছায়া থাকবে না, কোন ছায়া থাকবে না, কেউ পশ্চিমের ছায়া থাকবে, একমাত্র আল্লাহ আরশের ছায়া, সেই আরশের ছায়াতে সাত প্রকার ব্যক্তি জায়গা পাবে। হা বাদশা নন্দার, এবার আপনার পালি, সাত প্রকার ব্যক্তি কে কে? ইমামুন আদিল, রাজা হয়েছ, নেতা হয়েছ, বাদশাহ হয়েছ, তুমি যদি মুনসিফ হও, তুমি যদি ন্যায় পরায়ণ হও, চাহে রাজতন্ত্রে চাহে গণতন্ত্রে যা বলছো বলো, রাজা ইসলামের রাজতন্ত্র হারাম না, অনেকে মনে করে ইসলামের রাজতন্ত্র হারাম না, হারাম তখন যখন তুমি ইসলাম বিরোধী কাজ করবে, রাজা হয়েছ এমন রাজা যে তুমি ইসলাম প্রতিষ্ঠা করেছ, মুনসিফ এবং ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ রাজা, এই রাজা কাল আরশের নিচে ছায়া পাবে। নম্বর দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবন কাল অতিবাহিত হচ্ছে আল্লাহর ইবাদতে, কারণ এটাই কঠিন কাল, তাই না? এই সময়টাই ইবাদত করাই কঠিন। বুড়ো কালে বৃদ্ধা বেশ্যা তওবা করবে না, তার কি করবে? বুড়ো কালে হয়ে গেছে, চলো এবার হজ করে আসি, এবার হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, এবার তো কি বলে আপনার তাহাজ্জুদের নামাজ, আর যুবক কালটা কাটিয়ে তুমি নষ্টিতে ফষ্টিতে, এখন তুমি তওবা করেছো। আমি বলছি হবে না তা নয়, হতে পারে, আল্লাহ কবুল করে নিশ্চয়ই হবে, কিন্তু আপনি যুবক হওয়া সত্ত্বেও, পাপের পথ পিচ্ছিল্য থাকা সত্ত্বেও আপনার পা পিছলে যায়নি, ফসকে যায়নি, আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আপনি অপেক্ষা করুন, কাল কেয়ামতে আরশের নিচে ছায়া পাবেন। হ্যাঁ, নম্বর তিন, শালম আসেনি, নম্বর তিন কি? নম্বর তিন হচ্ছে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই বন্ধু বা ছেলে হোক কিংবা মেয়ে, তা বলে ছেলে মেয়ে নয়, দুই বন্ধু মানে কি ছেলে, হ্যাঁ পুরুষে পুরুষে, মহিলা মহিলা, বন্ধু এমন বন্ধু যে শুধু আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করেছে। কার জন্য বন্ধুত্ব করেছে? আল্লাহর ওয়াস্তে। ও মাঝরাতে কাজ করে, মাঝরাত থেকে সবজি পাবো, এই জন্য বন্ধুত্ব না, ও দোকানে থাকে, ওর দোকানে মানে কম দামের মাল পাবো, এই জন্য ওর সঙ্গে বন্ধুত্ব, এই জন্য না, ও পুলিশ স্টেশনে কাজ করে, পুলিশি ব্যাপারে সহযোগিতা পাবো, তার জন্য ওর জন্য বন্ধুত্ব আছে, এই জন্য না, স্বার্থের জন্য না, কিসের জন্য? আল্লাহর জন্য। কেন ওকে ভালোবাসি? যেহেতু আল্লাহ ওকে ভালোবাসেন অথবা সে আল্লাহকে ভালোবাসে, এই জন্য। আর এইভাবেই জামাই পছন্দ করতে হয়, বউ পছন্দ করতে হয়, স্বামী পছন্দ করতে হয়, তাই না? চারটে জিনিস দেখে এসব পছন্দ করতে হয়, তার মধ্যে কোনটাকে প্রাধান্য দিতে হয়? হ্যাঁ, বংশ, দিনদারি, বলেন টাকা পয়সা, রূপ সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজ ফারবে জাতির দিন, দিনদারিকে প্রাধান্য দাও। তার মধ্যে যদি দিন থাকে, নামাজি পরহেজগার হয়, তাহলে তাকে প্রাধান্য দাও, ঠিক আছে? তাহলে এমন দুই ব্যক্তি যারা বন্ধুত্ব করে, শুধু আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করেছে, আর এর জন্যেই তারা একত্র থাকে, আর এর জন্যেই বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন হয় মানে কি? হয় মারা যায়, আর না হয় দেখলো যে আল্লাহর ব্যাপারে তো দিনের ব্যাপারে, হ্যাঁ দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি করছে, বলছে মা আসসালাম বাবা, দরকার নেই তোমাকে। তাহলে এই দুজন কেয়ামতের মাঠে কি পাবে? ছায়া পাবে। ক নম্বর হলো? তিন নম্বর হলো। চার নম্বর হচ্ছে যে এমন ব্যক্তি রাজুলুন জাতু ইমরাআতুন জাতু নাসাবিন ওয়া জামাল, এমন এক মহিলা যে পুরুষকে ডাকলো, যে মহিলা সম্ভ্রান্তা সুন্দরী, শুধু সম্ভ্রান্তা না, শুধু সুন্দরী না, সম্ভ্রান্তা সুন্দরী, এবং সে বলল আমি আল্লাহকে ভয় করি। চার নম্বর গেল। পাঁচ নম্বর, রাজুলুন তাআল্লাকা কালবুহু বিল মাসাজিদ, বাদশা প্রথমেই এটা বলেছে, এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সঙ্গে লটকে থাকে। আহা, কখন বলবে হাইয়া আলা সালাহ? আজকাল তো আলী যা আজান দিচ্ছে বুঝতেই পারছেন, মন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে জামে মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু ইমাম সাহেব আসেন আর ফজর বোধে আসেনি। তো যাই হোক, তো হাইয়া আলা সালাহ কখন বলবে? বান্দা বাড়িতে কাজে ব্যস্ত আছে, পরিবারের কাছে ব্যস্ত আছে, কিংবা মাঠে ব্যস্ত আছে, দোকানে ব্যস্ত আছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন শোনে, তো কখন আসবে, কখন আজান হবে, কত টাইম হলো, মসজিদে যাওয়ার জন্য মন লটকে থাকে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে ছায়া পাবে। হ্যাঁ, ছ নম্বর, রাজুলুন, রাজুলুন এমন ব্যক্তি, যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কান্না করে, মসজিদে খুতবা শুনে, মসজিদে জামাতে হু হু হু হু করে কান্নার বহু লোক আছে, শুনবেন, ওয়াজ নসিহত হচ্ছে হু হু হু হু করে কাঁদছে। আমার এলাকাতে হলো পণপ্রথা নিয়ে কথা হচ্ছিল, পণপ্রথা, যৌতুক প্রথা, ভাই মেয়েরা সব এই আত্মহত্যা করছে, এই হচ্ছে, আপনারা কেউ খবরদার নেবেন না, খুব সব কাঁদিয়ে দিল, এমন ওয়াজ করল সব কেঁদে গেল হু হু করে। আপনারা হাত তুলে বলুন পণ দেব না পণ নেব না। তখন একজন বলছে হুজুর আমি পণ দেব না পণ নেব না। তারপরে পরে পরবর্তীতে কয়েক মাস পরে শোনা গেল তার ছেলের বিয়ে দিয়েছে, কয়েক লাখ টাকা নিয়েছে। ওটা তো মজলিসের ব্যাপার, আর মজলিস থেকে ঝেড়ে এই যে আপনারা শুনছেন এই দরজা পার হলেই শেষ, সবারই কথা বলছি না, আছে কিছু লোক এমন তাই না, এ ব্যক্তি নির্জনে কামড়ে, আর তোর বউ যেন জানতে না পারে, বউ যেন জানতে না পারে, কারণ বউ কার কাছে গিয়ে বলবে যে আমার স্বামী এত ভালো, ফজরের সময় যায় তোমাকে ঢাকা দিয়ে যায়, কি সুন্দর প্রশংসা। আর যদি প্রশংসা সত্যিই করে, ফজরের সময় যায় আমি দেখি আমার স্বামী কাঁদছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে কাঁদছে, সেটাও ক্ষতি তাই না, গোপন করে কান, নিজে নির্জনে এমন কাঁদছে তোমার চোখের পানি কেউ না জানতে পারে, তাহলে এই ব্যক্তি কালারসের নিচে ছায়াবে। বা সাত নম্বর যেটা লাস্ট আমাদের বিষয় ভুক্ত, আর একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা এলো উপকারের জন্য বললাম, সেটা হচ্ছে কি, এমন ভাবে দান করে যে হাত্তা লা তাআলামু সিমা, হাত্তা লা তাআলামা সিমালুহু মা ইউনফিকু ইয়ামিনু, ডান হাত যা দান করছে বাম হাতেও বুঝতে পারে না, এটা কি সম্ভব? কিন্তু এটা হচ্ছে মুবালাগা, মুবালাগা মানে কি, অতিশয়োক্তি, তার মানে তোমার কাছের লোক, তোমার নিজের লোক, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান যেন জানতে না পারে যে তুমি দান করেছ, এমন গোপনে দান করলে পরে কাল আরশের নিচে তুমি ছায়া পাবে রৌদ্রহীন দিনে। যাই হোক, কথা অনেক হলো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তা পালন করার, মান্য করার, আর মান্য না করলে বুঝতেই পাচ্ছেন তো আল্লাহর কাছে হিসাব লাগবে কিয়ামতের। এই প্রথম প্রশ্ন যে পাঁচটা হবে, সে পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হলো যে প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে পা হিলবে না, তার মধ্যে একটা হলো কি শিখেছিলে আর কি আমল করেছিলে। ভাইরা, আমি আজকেও ঘোষণা করছি যে আমাদের যে সপ্তাহে তিনটে দার্স, রবি, মঙ্গল এবং শুক্রবার, এসার পরের দার্স আগে অফিসে হতো, তো আল্লাহর রহমতে লোক বৃদ্ধি পেয়েছে আর এখানে হচ্ছে। অনেক ভাই লজ্জা করে অফিসে যান না, এখানে আসতে আশা করি কোনো লজ্জা হবে না, আপনারা এখানে আসুন, খাওয়ার ব্যবস্থা আছে, রান্নার চিন্তা করবেন না। আমি এটা বলবো না যে আপনারা খাবার জন্য আসছেন বা আসুন বা খাবার জন্য আসছেন, এরকম নিয়তে আমি যাচ্ছি না। অনেকে ব্যঙ্গ করে বলে যা কাপসা খেতে যাবি না, ব্যঙ্গ করে বলে, এরা এমন গাধা যে ঘোলা করে জলকে, নিজেও খায় না অপরকেও খেতে দেয় না, খবরদার তাদের কথায় কান দেবেন না। আপনি আসুন, যদিও আপনার নিয়তে থাকে কাপসা খাওয়ার জন্য, থাক, হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে এরই মাধ্যমে এমন একটা কথা শুনিয়ে দেবেন যে আপনি চিরজীবনের জন্য বেঁচে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।